ভগবান রাহে লীলাহে করছে তারা জীবন কুরবান রাহে লীলাহে করছে তারা জীবন কুরবান তোমরা ভুই লাগেছো তোমরা ভুই লাগেছো কৃষ্ণ হিজির নাম আস্থা দেহি উত্তর শরীর মুসলমান জিহাদ থেকে দূরে তুমি আস্তাদের উত্তর শরীর মুসলমান জিহাদ থেকে দূরে তুমি উম্মিয়মান দেখো নালো তিরি ডাক দিয়ে কয় দেখো নালো তিরি ডাক দিয়ে কয় দাঁত দাওয়াত জিহাদি তোমার কুরানে ফরমাই দলিলে ফরমাই তোমরা ভুই লাগেছো বীর শহীদের নাম তারায়া জান্নাতেরি ফুলবাগেতে তারায়া জান্নাতেরি ফুলবাগেতে অতিথি ধাম্যমান রাহে লীলাহে করেছে তারা জীবন কুরবান রাহে লীলাহে করেছে তারা জীবন কুরবান তোমরা ভুই লাগেছো তোমরা ভুই লাগেছো বীর শহীদের নাম বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিছে প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল উপর শয়তান বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিছে প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল উপর শয়তান পবিত্র হইল জমি বাড়িল মমি পবিত্র হইল জমি বাড়িল মমি প্রতিষ্ঠা পেল আল কুরআন প্রতিষ্ঠা পেল আল কুরআন তোমরা ভুই লাগেছো বীর শহীদের নাম তারায়া জান্নাতেরি ফুলবাগেতে তারায়া জান্নাতেরি ফুলবাগেতে অতিথি ধাম্যমান রাহে লীলাহে করছে তারা জীবন কুরবান রাহে লীলাহে করছে তারা জীবন কুরবান তোমরা ভুই লাগেছো তোমরা ভুই লাগেছো তোমরা ভুই লাগেছো বীর শহীদের নাম السلام عليكم. هناك بعض الإخوة السعوديين الذين التمسوا مني أن أدعو يعني بصوت من الشيخ السعود الشرعيين إمام خديجة الحرم المكي الشريف. لكن من العذر يعني أنا لا أحسن التلاوة بصوت الشيخ لكن يعني بالتماسهم فقط. أحاول إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها